পূর্ব রাজা তোর তলে, মধু তোমায় করব রাজা তোর তলে। বন ফুলের বিনোদ মালা দেব গলে, মধু তোমায় করব রাজা তোর তলে। বন ফুলের বিনোদ মালা দেব গলে, মধু তোমায় করব রাজা তোর তলে। সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে, সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে, অভিষেক করব তোমায়, অভিষেক করব তোমায়। মধু তোমায় করব রাজা তোর তলে, বন ফুলের বিনোদ মালা দেব গলে, মধু তোমায় করব রাজা তোর তলে। সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে, সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে, অভিষেক করব তোমায়, অভিষেক করব তোমায়। জলে মধু তোমায় করব রাজা তোর তলে, কোন ফুলের